তোমার কাজ হবে তুমি মানুষদের তোমার মালিকের দিকে আহ্বান করবে এবং নিজে তুমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না কখনো আল্লাহ তাআলার সাথে তুমি অন্য কোনো মাবুদকে ডেকো না তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেইও তার মহান সত্তা ছাড়া প্রতিটি বস্তুই ধ্বংসশীল যাবতীয় সার্বভৌমত্ব তার জন্যই এবং তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে